ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব মসজিদ সম্পৃক্ত কিছু আদব নিয়ে। মসজিদ আমরা সবাই যাই, তাই না? প্রত্যেক মুসলিম মসজিদে যায়। এমন কোন মুসলিম আছে যে জীবনে মসজিদে যায়নি? যে যদি থাকে সে মুসলিম, যদি থাকে তাহলে সে কি মুসলিম? আপনি এমনি তো আছে, আমরা সাধারণত আটকি খাটকি 360 কি, তো যারা আটকি নামাজ পড়ে তারা মসজিদ অবশ্যই দেখেছে, যদিও পাঁচ অক্তে না পড়ে, জুমার দিনে পড়লেও মসজিদে যেতে হবে। কিন্তু বাকি দুটো নামাজ খাটকি এবং 360 কি নামাজ যারা পড়ে তারাও মসজিদে না যেতেই পারে, তারা বাইরে ময়দানে পড়ে নেয়, এরকম লোক থাকতে পারে। কিন্তু আমরা বলি যদি সেই মুসলিম তাই হয় যে জীবনে মসজিদেই যায়নি, তো সে কি মুসলিম? আমি একটা খবর শুনলাম, শুনে খুবই দুঃখিত। মক্কার এক ভাই বলছিলেন যে মক্কাবাসী এমনও আছে মুসলিম যে এখনো কালো ঘরটা দেখেনি। এ তো আমরা দুঃখ প্রকাশ করছি যে সব বাইরে থেকে এসেছেন, এখনো পর্যন্ত হজ করেননি, আফসোস। এবং অনেকের আফসোস আছে যে হুজুর এখনো পর্যন্ত হজ করতে পারেনি, আফসোস থেকে গেল, কত আফসোস হয়। অথচ মক্কাতে বাস করে, বরং হদুদে হারামের সীমানায় হয়তো বাস করছে, কিন্তু এখনো পর্যন্ত কালো ঘরটাকে চোখে দেখেনি, কত বড় আফসোস। শক্তি সিন্ধু মাঝে রহি হাই, শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়েছে সে। মানে পানির ওপর ভাসমান অবস্থায় থেকেও সে কেউ যদি বলে আমি পানি পান করতে না পেরে মারা গেলাম, তাহলে বলার কিছু নেই। যাই হোক, মসজিদ যাওয়ার আগে পবিত্রতা ও পরিচ্ছন্নতা অবলম্বন করুন। মসজিদে গিয়ে উজু করা ভালো না বাড়ি থেকে উজু করে যাওয়া ভালো? বাড়ি থেকে উজু করে যাওয়া ভালো, ফজিলত বেশি। মসজিদে গিয়ে করতে পারেন, কিন্তু বাড়ি থেকে উজু করে যাওয়া বেশি ভালো। নিজ দেহে সুগন্ধি ব্যবহার করুন। কেন? যেহেতু আপনি যাচ্ছেন জামাতে, সেখানে গেলে আপনার আশেপাশে লোক দাঁড়াবে বসবে, তো সেখানে গিয়ে যেন আপনার গা থেকে ঘামের গন্ধ দুর্গন্ধ যেন না ছড়ায়। এমন কিছু ব্যবহার করবেন না যাতে আপনার মুখ বা দেহ থেকে কোন প্রকার দুর্গন্ধ নির্গত হয়। মুখ থেকেও দুর্গন্ধ অনেকে দেখবেন ব্রাশ করে না, অনেকে এসে যেমনি ঢাকার তোলে আর কি হয়ে যায় তার গন্ধ, রসুন খেয়ে এসেছে, পেঁয়াজ খেয়ে এসেছে, কিংবা এমন কিছু খেয়ে এসেছে যার গন্ধ আপনার নাকে এসে লাগে, এক সাবধান। এই জন্য ঢাকার তোলার সময় কি করতে হয়, মুখে কাপড় নিতে হয়, তারপরে হাই উঠলে মুখে হাত বা কাপড় নিতে হয়, যখনই আপনি হাই তুলবেন আর হাওয়াটা গিয়ে অন্যের মুখে লাগবে, তারপর হাঁচি দিলে, হাঁচি দিলেও মুখে কাপড় রেখে হাঁচি দিতে হয়, না হয় পরের কাছে দুর্গন্ধ যায়, তার ফলে কোন মুসল্লি ও আল্লাহর ফেরিস্তা কষ্ট না পান। যদি আপনি না করেন তো আল্লাহর ফেরিস্তাও কষ্ট পান। আর আপনারা জানেন আদম সন্তান যাতে কষ্ট পায়, আল্লাহর ফেরিস্তাও তাতে কষ্ট পান। বলা বাহুল্য, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে, কারণ কাঁচা পেঁয়াজ পাকা হেলে সমস্যা নেই, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে দাদারুণ দুর্গন্ধ, ঘামে ভেজা পোশাক পরে মাছের দোকানে যারা কাজ করে বিকট গন্ধ, তারপর ভেড়ার মাঝে ছাগলের মাঝে যারা কাজ করে তাদের দেহে কাপড়ে বিকট গন্ধ, সেই লেবাস ও অবস্থায় মসজিদে বা সেই লেবাস থাকা অবস্থায় আপনি মসজিদে আসবেন না, উচিত নয়, উচিত নয়। হারাম ও দুর্গন্ধময় বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসা, না শুধু কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসবেন না, বিড়ি সিগারেট খেয়ে এলে মাফি মুশকিল, মাকরু, ওটা মাকরু, বিড়ি সিগারেট মাকরু, জর্দাও মাকরু। জর্দা যদি হুজুর মসজিদে ভিতরে খেতে পারেন তো বিড়ি সিগারেট খেতে পারবেন না? না, বিড়ি সিগারেট কিন্তু খায় না মসজিদের ভিতরে। বিড়ি সিগারেট খায় কেউ? কোথায় খায়? পায়খানায় খায়, পেশাবখানায় পায়খানায় খায়। তাহলে বুঝুন বিড়ি সিগারেটটা কেমন জিনিস, এটা কি পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? যে জিনিস অপবিত্র জায়গায় খাওয়া হয়, আপনি যাবেন, আপনি ভাতমুড়ি খাবেন পায়খানায় গিয়ে? নিশ্চয়ই খাবেন না। তাহলে সিগারেট খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়, তার মানেই হল অপবিত্র প্লাস অপবিত্র, অপবিত্র অপবিত্রের জায়গায়। এখান থেকেই প্রমাণ হয় যে এটা হচ্ছে মিনাল খাবায়েস, মানে জিনিস ভালো না, খবিস জিনিস, অপবিত্র জিনিস, এটা মাকরুহ না, মাকরুহে তাহরিমি, তার মানে হারাম মাকরুহ, হারাম ঘৃণ্য জিনিস, তা খেয়ে আপনি খাচ্ছেন খান, কিন্তু মসজিদে কমসে কম মসজিদে যখন আসবেন তখন খেয়ে আসবেন না, কারণ আপনার মুখে গন্ধ। মালেশ আপনার যদি কেউ বিসিগারেট খান কিছু মনে করেন না, কথা যদি আঘাত লাগে তো কিছু মনে করেন না, আঘাত লাগতে পারে, কিন্তু আমরা স্পষ্ট কথা বলছি যাতে করে সারা বিশ্বে শুনে, শুধু আপনারাই না সারা বিশ্বের লোক শুনে নেক যে বিড়ি সিগারেট হচ্ছে হারাম, বিড়ি সিগারেট খাওয়া ভালো জিনিস না, এটা আমরা শুধু বলিনি, কারা বলছে? ডাক্তাররা বলছেন। আর ডাক্তাররা শুধু না, যারা বিড়ি সিগারেট তৈরি করে তারাও বলছেন, তারাও লিখে দেয়, তাই না? সমস্ত দেশের সরকার বিড়ি সিগারেটকে কি বলছে? অবৈধ বলছে, যদিও লাইসেন্স দিচ্ছে কিসের জন্য? টাকার জন্য। আম জায়গাতে বিড়ি সিগারেট খাওয়া নিষিদ্ধ করেছে, বাসে বাসের ভিতরে ট্রেনের ভিতরে কি লেখা থাকে? ধূমপান নিষেধ। তাহলে শুধু আমরাই বলছি না, সারা বিশ্বের লোক বলছে ধূমপান খারাপ জিনিস, কিন্তু দুঃখের বিষয় যে এরা মানে না। মোট কথা, আচ্ছা আরেকটা কথা বলি, বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসবেন না। হুজুর, বিড়ি সিগারেট পকেটে রেখে নামাজ পড়তে গেলে সমস্যা আছে নাকি? বিড়ি সিগারেট যদি হারাম হয় তো আপনি খাননি, আপনি পকেটে রাখা আছে, আপনি মসজিদে গেলেন, সমস্যা আছে? তাতে কোন সমস্যা হবে? মসজিদে যাওয়া হারাম বা বিড়ি সিগারেট পকেটে নিয়ে নামাজ পড়া নামাজ হবে না, এরকম কিছু আছে নাকি? এরকম বলছি না আমি। যেমন একজনকে বললাম, একজন জিজ্ঞেস করলেন, হুজুর যদি উজু করার পর যদি কেউ বিড়ি খায় বা সিগারেট খায়, উজু ভাঙবে না ভাঙবে না? আপনারা কি মনে করেন সাত্তার ভাই? উজু করলো, উজু করার পর সিগারেট খেলো, তার উজু থাকবে না ভাঙবে? কি মনে করেন? সবাই একমত? সমস্ত ফকিহ একমত? না, আপনি দেখেছেন পাবলিককে, কোন হুজুরকে দেখেছেন সিগারেট ফেলে নামাজ পড়তে? এখন অনেকে প্রশ্ন করবে, আপনি হারাম বলছেন না সেই জিনিস খেয়ে উজু ভাঙবে না, এটা কোন কথা বলুন? এখন চুরি করা মাল মনে করুন আপনার সামনে এলো, আপনি জানছেন যে চুরি করা মাল, এবারে মনে করুন এই পানিটা চুরি করে নিয়ে এলো একজন, যে আপনাকে দিল আপনি জানছেন চুরি করা, বিনা অনুমতিতে নিয়ে এসছে, এসে পানিটা আপনি খেলেন, উজু ভেঙে যাবে? সুদ খায় সুদখোর যারা, সুদের টাকায় মিষ্টি খেলো বা সুদের টাকায় ভাত খেলো, উজু ভেঙে যাবে? তো হারাম খেলেই উজু ভাঙবে তা নেই, যুক্তি না। অনেকে মনে করছে খাবিস জিনিস খেলে উজু ভেঙে যায়, না ওটা জিনিস আলাদা, উজু ভাঙবে না সে কথা আলাদা, কিন্তু খাওয়ায় খেয়েছ হারাম, বুঝতে পাচ্ছেন তো? সবগুলো গুড়মুড় করে দিলে হবে। সেই রকম যদি বিড়ি সিগারেট নিয়ে কোনো মসজিদে যায়, কোনো উচিত না, মসজিদের ভিতরে হারাম জিনিস নিয়ে যাওয়া উচিত না। এখন বলবেন, হুজুর আপনি তো পায়খানা পেশাব নিয়ে মসজিদে ঢোকেন, ঢোকেন ঢোকেন না? আমি যদি বলেন যে পেটের ভিতরে থাকে, তো ও বলবে আমার পকেটের ভিতরে আছে, ঠিক আছে। এই জন্য আমরা বলি না যে মসজিদে ঢোকা যাবে না বা নামাজ হবে না, এর সাথে কোন সম্পর্ক নেই, খাওয়ার সাথে রাখার সম্পর্ক নেই। মোট কথা, দুর্গন্ধময় জিনিস নিয়ে আপনি মসজিদ প্রবেশ করবেন না। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা মিন হাযিহি শাজারা ইয়ানি আস-সুম ফালা ইয়াকরাবান্না মসজিদানা, যে ব্যক্তি এই জিনিস খায় অর্থাৎ রসুন, যে ব্যক্তি রসুন খায় সে যেন আমার মসজিদের নিকটবর্তী না হয়, মসজিদে ঢোকা তো দূরের কথা, মসজিদের নিকটবর্তী না হয়। আর এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আর এক হাদিসে আছে, মান আকালা মিন হাযিহি শাজারা ফালা ইয়াকরাবান্না ওয়ালা ইউসাল্লিয়ান্না মানা, যে ব্যক্তি বিড়ি সিগারেট খায়, কি বলে এই এই জিনিস খায়, মানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন, আর একটা আছে লিক পাতায় কুর্রাস বলে, কুর্রাস আমাদের দেশে সাধারণত দেখা যায় না, কুর্রাসটা কেমন আপনারা জানেন তো? রসুন পাতার মতো, রসুন পাতার মতো, যেটা কাঁচা খাওয়া যায়, কাঁচা সবজি হিসেবে, যেমন সালাড খাই না আমরা, এখানে বাগদুনুস আছে, আপনার কুর্রাস আছে, কাঁচা পেঁয়াজও খাওয়া যায়, জিরজির আছে, তো এগুলো জিরজির ফিজির আছে নাকি দেশে মনে জানি না, তো এই শ্রেণীর কুর্রাস, লিক পাতা যাকে বলে ইংরেজিতে, তো লিক ওই ওই খেয়ে ওটা রসুনের পাতার মতোই গন্ধ। সুতরাং মসজিদে আসা যাবে না, যদি কেউ খায় তাহলে সে যেন আমাদের নিকটবর্তী না হয়, আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, অবশ্যই আমাদের সাথে নামাজ না পড়ে, বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা সুমানা বাসালান ফালিয়াতাযিলনা, যে ব্যক্তি এই কাঁচা পেঁয়াজ অথবা রসুন খাবে সে যেন আমাদের থেকে দূরে থাকে। আউ ফালিয়াতাযিল মসজিদানা, অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে। মান আকালাল বাসালা ওয়া সুমা ওয়াল কুররাস, যে এখানে তিনটে শব্দই এসে গেল, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, যারা কাঁচা রসুন পেঁয়াজ অথবা লিক পাতা খাবে সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। ফাইনাল মালাইকা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বনু আদম, কেন এই জন্য খেয়ে মসজিদে আসবে না, ফেরেশতা কষ্ট পান সেই জিনিসে যে জিনিসে মানুষ কষ্ট পায়, আদম সন্তান কষ্ট পায়। তাহলে আদম সন্তান কাঁচা রসুন যেমন গন্ধ পেলে কষ্ট হয়, তেমনি ফেরেশতারাও কষ্ট পান। সুতরাং আপনি দুই শ্রেণীর সৃষ্টিকে কষ্ট দেবেন মসজিদে গিয়ে, অতএব আপনি মসজিদে আসবেন না। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, আন্নাহু খাতাবা ইয়াউমাল জুমআ ফাকালা ফি খুতবাতে, তিনি ওমর ইবনে খাত্তাব একবার খুতবা দিলেন এবং বললেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহান নাস তাকুলুনা শাজারাতাইনি মা আরাহুমা ইল্লা খাবিসাতাইন, তোমরা দুই শ্রেণীর মানুষ ইয়ে খাচ্ছ, জিনিস খাচ্ছ যা আমি মনে করি খাবিস, তার মানে খাবিস মানে কি, তার মানে দুর্গন্ধময়। আল বাসাল ওয়া সুম, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন। লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইযা ওয়াজাদা রিহা হুমা মিন আর-রাজুলি মিন ফিল মাসজিদি আমারা বিহি ফা উখরিজা ইলাল বাকী, দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো মুখ থেকে এই কাঁচা পেঁয়াজ বা রসুনের গন্ধ পেলে তাকে আদেশ দিয়েছেন, ফলে তাকে মসজিদ থেকে বার করে বাকিতে দিয়েছেন, বাকি যাকে আমরা জান্নাতুল বাকি বলি, যাকে জান্নাতুল বাকি বলা ঠিক না, বাকিউল গারকাদ, তো বাকিউল গারকাদে তাকে বের করে দেওয়া হয়েছে, যাও তুমি মসজিদে থাকবে না। ফামান আকালা হুমা ফাল ইউমিত হুমা তাবখা, যদি খেতেই হয় তাহলে যেন রান্না করে সেটাকে তার দুর্গন্ধ দূর করে দেয়। তাহলে বোঝা গেল খাওয়া যাবে, কাঁচা অবস্থায় খাওয়া যাবে, কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া কি হারাম না? তো এখানে আপনি পেঁয়াজ রসুনের সঙ্গে বিড়িকে শুধু তুলনা করলাম কিসের জন্য, গন্ধের জন্য। আপনি হয়তো বলবেন, তাহলে হুজুর কাঁচা পেঁয়াজ রসুন যখন খাওয়া হারাম নয়, তেমনি বিড়ি খাওয়াও হারাম না শুধু গন্ধের জন্য? কিন্তু না, শুধু গন্ধের জন্য না, ওটা ওর ভিতরে যে নিকোটিন ফিকোটিন ইত্যাদি আছে তার জন্য ওটা হারাম, ওটা হচ্ছে মাদক দ্রব্য এক প্রকার। আর পেঁয়াজ রসুন মাদক দ্রব্য না, শুধু গন্ধের জন্য বলা হয়েছে, কেবল নামাজের আগে খাবে না বা মসজিদে আসার আগে খাবে না। বেশ, তাহলে বোঝা গেল কি, কাঁচা পেঁয়াজ রসুন যদি কেউ খায় মসজিদে আসবে না। হুজুর যদি খেতেই হয় তাহলে কি তার জন্য ওজর যে মসজিদে যাবে না? মনে করুন তাকে খাবার খেতেই হলো, নামাজের পরে খাওয়া যাবে না, বিশেষ করে খাবার হাজির হলে মসজিদে যেও না, তাহলে এখন আমাকে কাঁচা পেঁয়াজ খেতেই হবে। আপনারা জানেন যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের তরকারি কি কোনদিন খোঁজ নিয়েছেন? কোনদিন খোঁজ নিয়েছেন যে মাদ্রাসার ছাত্ররা কি খায়, এতিমখানার ছাত্ররা কি খায়? কোনদিন গেছেন, কোনদিন দেখেছেন? আমরা তো খুবই হুজুরদেরকে নিয়ে ঠাট্টা করি, ব্যঙ্গ করি, পেটুক হুজুররা খেতে পারে খুব, কিন্তু তারা কি খেয়ে মানুষ হয় এই খোঁজটা কোনদিন নিয়েছেন? কেয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এদের কাছে গিয়ে দেখুন তারা কি খায়। সকালবেলায় বাঙালিদের কথা বলছি, বাঙালিরা, বাঙালি ছাত্ররা, এই এই ছাত্র যারা হিজরি করছে, যারা দিন শিখছে, তিন টাইম কি খায়? ভাত খায়, সকালবেলায় বাসি ভাত। বাসি ভাতের সঙ্গে তরকারি দেওয়া হয় না, কি দেওয়া হয় জানেন? কিছুই দেওয়া হয় না। ওই ছেলেরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ, তার সঙ্গে যদি কেউ আলু, কেউ টমেটো, কেউ চানাচুর, কেউ ছোলা বুটভোনা ইত্যাদি যদি পায় তো সেনে খায়, আর না হয় তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন চিবেই তারা খায় বাসি ভাতটাও। শীতে গ্রীষ্মে সমান, শীতকালেও ওই ঠান্ডা ভাত খেতে হয়, অন্য খাবার নেই। যারা বড় লোকের ছেলে তারা ঘর থেকে মুড়ি টুড়ি টিনে নিয়ে আসে খায়, কিন্তু গরিব মানুষের ছেলেরা বাসি ভাত খায়, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন। দুপুরে কি খায়? দুপুরে গরম ভাত খায়, কিন্তু গরম ভাতের সাথে কি আছে জানেন? ডাল আর সিজনে যেটা সব থেকে সস্তা, আলু বললে হবে না, সিজনে যেটা সব থেকে সস্তা তাই দিয়ে খায়। আর ডাল, ডালটা কেমন বলছে, যদি আপনি গামছা পরে নামেন ডালের হাড়িতে তো খুঁজে পাবেন না, ডালের ওই দানা খুঁজে পাবেন না, পাতলা পানি। আর সেই সঙ্গে আলুর সিজনে আলু, কুচুর সিজনে কুচু, আমরার সিজনে আমরা, পুয়ের সিজনে পুই, টমেটো সিজনে টমেটো, বাস সিজন যে সময় আসে যখন টমেটো পঞ্চাশ পয়সা কেজি হয়, যখন সস্তা ওই নিয়ে এসো আর রান্না কর। পুঁই শাক যখন সস্তা হয়, আলু যখন সস্তা হয়, কচু যখন সস্তা হয় এক টাকা পঞ্চাশ পয়সা কেজি হয়, তখন সঙ্গে সঙ্গে নিয়ে এসো ওই ছেলেটা খাও। রাতে এবং দুপুরে এরা খায়, আর শুধু ওই দিয়ে পার হয় না বলে ওরা কাঁচা পেঁয়াজ খেতে বাধ্য হয়। ওই দুটো আলু তুলে নিয়ে কাঁচা পেঁয়াজ, বলুন হুজুর আপনি জানলেন কি করে? আমরা দেখেছি, আমরা দেখছি, আমরা নিজেরা খেয়েছি, আমরা নিজেরা খেয়েছি। এখন যদি কাঁচা পেঁয়াজ আপনাকে খেতেই হয় তো মসজিদে যাবেন না? যাবেন না, আপনার জন্য ওজোর আছে। তবে যেমন বাদশা বলছে যে যদি পেস্ট ফেস্ট থাকে ইত্যাদি থাকে তাহলে মুখের গন্ধটাকে দুর্গন্ধটাকে যদি দূর করে নিতে পারে তাহলে মসজিদে যাবে, আর যদি সেরকম ব্যবস্থা না থাকে সে বাড়িতে নামাজ পড়বে, বাসায় নামাজ পড়বে। বুঝতে পারলেন? সুতরাং এই যে যারা পেঁয়াজ খোকো, যারা পেঁয়াজ খেকো, যারা পেঁয়াজ খেয়ে বা যাদের মানে জীবন তাদের এই অবস্থা, ফলে যদি সে মানে তা সে বাধ্য হয় যে পেঁয়াজ ছাড়া উপায় নেই, তাহলে তার জন্য মসজিদে যাওয়া কি মাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঁচা পেঁয়াজ খেলে যেন আমার মসজিদের বা আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। নম্বর দুই আদব, মসজিদে আসার আগে যথাসাধ্য সৌন্দর্য অবলম্বন করুন, বিশেষ করে জুমা ও ঈদের জন্য সুন্দর পোশাক পরিধান ও আতর ব্যবহার করুন। জুমার জন্য একটা খাস পোশাক হওয়া দরকার। সাধারণত আপনি যে কাপড় পরে মসজিদে নামাজ পড়তে আসেন ওই কাপড় পরে জুমা পড়তে যাবেন না, একটু ভালো একটু নতুন বা একটু উচ্চ পর্যায়ের কাপড় আপনি জুমার জন্য রাখবেন, কারণ এটা সাপ্তাহিক ঈদ, আর এই সাপ্তাহিক ঈদের জন্য আপনি এই কাপড় পরে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মাসাজিদ ফিদ্দুর ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াব। আয়েশা বলছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বা উম্মতকে আদেশ করেছেন মসজিদ বানাও, মসজিদ তৈরি করো, মসজিদ বানাও। আপনারা তো মসজিদ তৈরি করা এই কথাও শুনেছেন যে অনেকে মসজিদের দুশ্মন আছে, আছে না নেই? মসজিদের দুশ্মন আছে, মসজিদের নামে জায়গা কিনেন, মাদ্রাসার নামে জায়গা কিনেন, তখন তার হিংসা হয়, মসজিদে কেন হবে আমার হচ্ছে না কেন? মসজিদ বানানোর দুশ্মন আছে, তো এই দুশ্মনী না করে মসজিদ বানাও। ফি বুয়ুতিন আযিনা আল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফি হাসমুহু। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন বরং আদেশ দিয়েছেন যে তোমরা মসজিদ উঁচু করো, মসজিদ বানাও, সুন্দর করে বানাও। তবে মসজিদ বানানোর ব্যাপারে অতিরঞ্জন করা ঠিক না, ওই যে নকশা টকশা হ্যান ত্যান এইসব ঠিক না, মোটামুটি সাদা মাঠা ভাবে মসজিদ বানাও। আর তুনাজ্জাফ, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মসজিদকে নোংরা করা যাবে না, মসজিদে থুতু ফেলা যাবে। হাদিসে যে আছে হুজুর যদি থুতু আসে ডাইনে বাইনে না ফেলে পায়ের নিচে ফেলো, আগেকার মসজিদের কথা, এখন বর্তমান টাইলওয়ালা মসজিদে ফেলবেন, কার্পেটওয়ালা মসজিদে? তখন ছিল মাটির মসজিদ, কাঁকড়ের মসজিদ, তো সেখানে ফেলে আপনি দাফন করে দিতেন, চলত। কিন্তু বর্তমানে উপায় নেই, বর্তমানে কি করতে হবে? আপনি যদি পারেন টিস্যু রাখবেন, আর না হয় আপনার যদি গামছাওয়ালা হন তো গামছায় করে থুতু ফেলে এইভাবে রগড়ে দেবেন, এটাও হাদিসে আছে, কাকে যদি হয় এইভাবে নিয়ে রগড়ে দেবেন। ছি ছি হুজুর নামাজ, হ্যাঁ উপায় নেই, এটা তো নাপাক, না নাপাক তো নয়, পাক কিন্তু ঘৃণ্য, ঠিক আছে, এখন উপায় নেই, কোথায় ফেলবেন নামাজে, তো এইভাবে নিন। কিংবা যদি টিস্যু ব্যবহার করেন তাহলে টিস্যুতে আপনি এইভাবে নিয়ে কিংবা থুতু নিয়ে আপনি পকেটে রেখে নেন। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদকে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন কিবলার দিকে কে মানে ওই যে যাকে খাঁকার বলে শ্লেষটা ফেলেছে, তো আল্লাহ রাসূল রাগান্বিত হলেন এবং নিয়ে তিনি খুবই অসন্তুষ্ট হলেন এবং নিজে পরিষ্কার করলেন। যাই হোক, মোট কথা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কি বলছেন তোতাইয়াব, সুগন্ধময় করে রাখতে হবে, মসজিদে সুগন্ধি দিতে হবে। এখানে দেখেছেন কি দেয়, ওই যে চন্দন কাটনা, ওটাকে কি বলে উদ, উদ দেয়, চন্দন কাঠ জ্বালানো হয় না, চন্দন কাঠ ওই যে ঘষে ব্যবহার করা হয়, এটা যেটা জ্বালায় এটা ওই এক শ্রেণীর উদ বলে, তো ওই উদ জ্বালায় এবং সুগন্ধময় করে। আমাদের দেশে সাধারণত সুগন্ধ করার জন্য কি জ্বালানো হয়, আগরবাতি, ধূপবাতি এসব। কেউ কেউ বলে এটা গোবর, গোবর দিয়ে বানানো হয়, এটা মসজিদে নিয়ে যাওয়া হবে না। অবশ্য তারা মনে করে কি যে গোবর পাক না না পাক, হ্যাঁ সব কি মনে করেন গোবর পাক না না পাক, গোবর যদি আপনার কাপড়ে লেগে যায় সাত্তার ভাই নামাজ হবে না হবে না, তাহলে গোবর পাক না না পাক। অনেকে মনে করে যে গোবর না পাক, আমরা মনে করি যার গোস্ত হালাল তার প্রসাব পায়খানা না পাক নয়, যদি গায়ে লেগে যায় বা তার দিয়ে যদি সুগন্ধ বানানো হয় সেটা মসজিদে জ্বালানো সমস্যা নয়। সুতরাং আমাদের দেশে যেভাবে, যে মোট কথা হলো যে মসজিদকে সুগন্ধময়, আপনি এয়ার ফ্রেশনার আছে এভাবে মারতে পারেন, এয়ার ফ্রেশনার দিয়ে মসজিদকে সুগন্ধময় করতে পারেন, আতর নিয়ে যেতে পারেন, ব্যবহার করতে পারেন, যে কোনো ভাবে মসজিদকে সুগন্ধময় করতে হবে। দুনিয়ার মায়ার বন্ধন ছিঁড়ে মসজিদে আসুন যথাসাধ্য সকাল সকাল ও আগে ভাগে। কিসের জন্য? নামাজের জন্যই তো আসবেন, তাই না? তবেই তো নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আজকার বেশি বেশি করতে পারবেন, কারণ মসজিদ বানানো হয়েছে কি জন্য, এসবের জন্যই। প্রথম কাতারে জায়গা নিতে পারবেন, কারণ প্রথম কাতারের ফজিলত বেশি, ফেরেশতারা কি করেন তাদের জন্য দোয়া করেন। মসজিদের সাথে আপনার মন লটকে থাকবে, যদি কারো মসজিদের সাথে মন লটকে থাকে শহীদ মিয়া, তার ফজিলত কি? মসজিদের সাথে মন লটকানো কেমন, আপনি বাড়িতে আছেন বসে, কখন আজান হবে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, আল্লাহ আকবার, কাজ করছেন, সংসারে আছেন, কিন্তু আপনার মন লটকে আছে মসজিদের দিকে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, কি ফজিলত বললেন? সাত ব্যক্তি কাল কেয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া পাবে, তার মধ্যে একজন সেই ব্যক্তি যার হৃদয় কালবুহু মসজিদুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহু আকবার, যার হৃদয় মসজিদের সাথে লটকে থাকে, খুব সুন্দর একজন মানুষ। তো আপনার হৃদয় যখন লটকে থাকে তো আজান হওয়ার আগে আগেই আপনি মসজিদে আসুন। আছে বহু লোক আছে, আপনি দেখবেন প্রত্যেক জামাতে, শহরেও আছে পাড়াগ্রামেও আছে, আগে আগে এসে মসজিদে বসে তাহিয়াতুল মসজিদ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তারপরে আজান হয়, তারপরে সুন্নত পড়ে, তারপরে ফরজ পড়ে, আছে বহু মানুষ এরকম আছে। সুতরাং আপনিও দুনিয়ার মায়ার বন্ধন ছিন্ন করে সকাল সকাল মসজিদে এসে এইসব করুন, আর প্রথম কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করুন। মসজিদে যাওয়ার পথে বড় বিনয় নম্রতা ও ধীর স্থিরতা অবলম্বন করুন। মসজিদে যখন যাচ্ছেন তখন আপনি নামাজি, তাই না? একটা হাদিসে আছে যে যদি কাউকে দেখো যে মসজিদে যাওয়ার তার অভ্যেস আছে, তার ইমানের সাক্ষী দাও, হাদিসে সহি নাই অবশ্য কিন্তু কথা ঠিক, কথা ঠিক, যার ইমান তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, তার ইমান কি দুনিয়া থেকে বেহেস্তে নিয়ে যেতে পারবে? সামান্য বাড়ি থেকে মসজিদ নিয়ে যেতে পারে না, তাহলে আপনি কি মনে করেন যে তার ইমান এই দুনিয়া থেকে বেহেস্তে নিয়ে যেতে পারবে? মোটেই না। সুতরাং যাবেন যখন তখন আপনি ইমানদারের মতো যাবেন, এদিক সেদিক তাকাবেন না, অবৈধ জিনিস দেখবেন না যাওয়ার সময়ে, আপনি ভদ্র লোকের মতো, মুসলিমের মতো যাবেন, চক্ষু অবনত করে যাবেন, আপনার চলনে যেন কোন প্রকার অস্থিরতা না থাকে, চাঞ্চল্য তাড়াহুড়া না থাকে, তাড়াহুড়ো করে মসজিদ না যাওয়া, যদিও জামাত শুরু হয়ে যায় তাড়াহুড়ো করা যাবে, ছুটা যাবে, দৌড়া যাবে, এমনি দৌড়ানো কারো অভ্যেস ভালো, বেশ গম্ভীর লোকের অভ্যেস না, এমনি পোলাপান যাকে বলে, দেখবেন যার মধ্যে পোলাপানি আছে সেই ছোটাছুটি করে। তো আপনি গম্ভীরভাবে মসজিদে যাবেন যদিও জামাত শুরু হয়ে গেছে, রুকু পাওয়ার জন্য অনেকে হুড়মুড় হুড়মুড় করে দৌড়ে, তাই না? এর এ ঠিক না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন নামাজ কায়েম হয়ে যায়, ফালা তাতুহা ওয়া আনতুম তাসাউন, তাহলে তোমরা ছুটে ছুটে এসো না, ওয়া তুহা ওয়া আনতুম তামশুন, তোমরা স্বাভাবিক চলনে চলে এসো, ওয়া আলাইকুমুস সাকিনা, তোমাদের ভিতরে যেন প্রশান্তি থাকে, শান্ত ভাব থাকে, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, তাড়াহুড়োর কিছুই নেই, যা পাও ইমামের সঙ্গে পড়ে নাও, বাকিটা পুরো করে নাও, এমনকি যদি জামাত ছুটেও যায় তবুও তুমি দূরে ছুটে এসো না। যদি জামাত ছুটে যায় তো জামাতের স্বভাব পাবেন। এই দেখেন একটা কথা বললো, কি বললো, নিয়ত থাকলে আল্লাহ তালা যখনই কোনো কাজে বান্দা নিয়ত করে তখন কি হয়, আল্লাহ তালা লিখে ফেলেন, তো আপনার সব হয়ে যাবে, আপনার নিয়ত হিসাবে আপনি সব পাবেন। তবে ইচ্ছা ইচ্ছাকৃত জামাত ছাড়লে কি হবে? কোনো কাজের কাজ কাজের গতিকে হয়ে গেল সেটা আলাদা কথা। আপনি বসে থাকলেন, এই সিনটা দেখি, এই দানটা খেলি, এই চালটা চালি, এই কাজটা করি, কি বলে আপনার টিভির সামনে নেটের সামনে সময় কাটাচ্ছেন, আর হ্যাঁ এই একামত হলো দে দৌর, না না এরকম লোকের জন্য না। আপনার সমস্যা হচ্ছে কি, যে আপনি যদি দুনিয়ার কাজে ব্যস্ত থাকেন তাহলে না, বরং আপনার কোন এমন কাজ ছিল সত্যি মানে কাজ দুনিয়ারই কাজ, কিন্তু মানে সে কাজ ছাড়তে পারছিলেন না, বৈধ কাজ, অবৈধ কাজ না, তো সে বৈধ কাজ করতে করতে দেরি হয়ে গেল, আপনি গেলেন জামাত ছুটে গেল, ইনশাআল্লাহ আপনি কি পাবেন, জামাতের সব পেয়ে যাবেন। অনেকে আবার দ্বিতীয় জামাতের অপেক্ষায় থাকে, আচ্ছা হবে হোকগে আমরা দ্বিতীয় জামাত করে নেব। অনেক দুই বন্ধুতে চার তিন বোন চার বন্ধু সব বন্ধু এসেছে বাড়িতে চা খাচ্ছে, তো বলছে এই জামাত শুরু হয়ে গেছে, আচ্ছা হোকগে হোকগে আমরা জামাত করে নেব। কি করেন, কি মনে করেন সত্তর ভাই, চলেগা? হ্যাঁ চলবে না, কিসের ভরসা যে জামাত দ্বিতীয় করা যায়? অবশ্য যাদের কাছে করা যায় না তাদের ব্যাপার আলাদা, আমি যারা মনে করে যে দ্বিতীয় জামাত করা যায় তারা কি মনে করে যে জামাত যায় যাকে আমরা গিয়ে জামাত করে নেব, না এরকম চলবে না, এটা ইচ্ছা করে জামাত ছাড়ছ, আর প্রধান জামাত ছাড়া চলবে না। তুমি জামাত পেলে না সেই ক্ষেত্রে লোক থাকলে জামাত করো সেটা আলাদা কথা, কিন্তু তুমি ইচ্ছা করে জামাত ছেড়ে দিচ্ছ তারপর জামাত করবে, এটা তোমার কি হবে, জামাত ছাড়ার গুনাহ হবে, খবরদার এরকম করবেন না। প্রথম জামাত ধরার চেষ্টা করতে হবে, কারণ প্রথম জামাতই হচ্ছে ওয়াজিব। বেশ, তাহলে তাড়াহুড়ো করা যাবে না। ফাইন্না আহাদাকুম ইযা কানা ইয়ামিদু ইলা সালাতি ফাহুয়া ফিস সালাহ, কেন দৌড়া যাবে না, নামাজ পড়তে পড়তে কি দৌড়ে যাওয়া আসা যাবে, নামাজ পড়তে পড়তে ধীরস্থিরতা থাকতে হবে। তেমনি যে ব্যক্তি মসজিদের দিকে যায় সে আসলে নামাজের মধ্যে থাকে, আল্লাহ আকবার, তার নামাজ শুরু হয়ে গেছে, বাড়ি থেকে বেরোনোর সময়ই তার নামাজ শুরু হয়ে গেছে, অতএব সে যেন ধীরস্থিরতার সাথে যায়। নম্বর পাঁচ, মসজিদের দিকে যেতে রাস্তায় যে দোয়া পড়তে হয় তা পড়ুন, কে বলবে? মসজিদে যেতে রাস্তায় কি দোয়া পড়তে হয় কে জানেন? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, বুঝতে পারছেন লম্বা দোয়া, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামঈ নূরা ওয়া জাআল ফি বসরি নূরা واجعل من خلفي نورا ومن امامي نورا واجعل من فوقي نورا ومن تحتي نورا اللهم اعطني نورا খালি নূর চাওয়া হয় মসজিদে যাওয়ার পথে, নূর চাওয়া হয়, আল্লাহ তুমি আমাকে নূর দাও, তুমি আমার চোখে নূর দাও, আমার হৃদয়ে নূর দাও, আমার জিভে নূর দাও, আমার কানে নূর দাও, আমার পেছনে নূর দাও, আমার সামনে নূর দাও, আমার ডাইনে নূর দাও, আমার বামে নূর দাও, আল্লাহ আমাকে নূর আর নূরই দাও, আলো চাওয়া হয়। বাংলায় চলবে কিনা চলানোর কথা হচ্ছে আর কি, মানে কোন রকম চললে হয় আর কি, আপনি দোয়া পড়বেন তো বাংলাতে কেন পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া মুখস্থ করুন, তবে তার মানে জানতে হবে। কাগজে লিখে নেন, কাগজে লিখে মসজিদে পকেটে বের করে, আজকাল তো মাশাআল্লাহ বইয়ের অভাব নেই, ছোট ছোট বই পকেট পকেট সাইজ বই বেরিয়েছে, সেই বই দেখতে দেখতে পড়েন মসজিদে আসার সময়ে, এত সুন্দর দোয়া, আল্লাহর কাছে নূর চাইছেন আপনি। হ্যাঁ নূর চাওয়া মানে কি নূরের সৃষ্টি হয়ে যাবেন আপনি? না না না, কি ব্যাপার, নূর আল্লাহর কাছ থেকে নূর পেলে কি হবে, আপনি আল্লাহর কাছে নূর চাইছেন, কি নূর, তার মানে কি আপনার চোখে লাইট হবে নাকি মুখে চেহারা তো লাইট হবে, তো কি নূর এটা, এটা হচ্ছে আভ্যন্তরিক নূর, যে নূর দিয়ে মানুষ জান্নাতের পথ দেখতে পায়, এটা হচ্ছে দিনের নূর, এটা হচ্ছে হেদায়েতের নূর, তাই না? আপনার চোখে যদি হেদায়েতের নূর থাকে খারাপ জিনিস দেখবেন না, কানে যদি হেদায়েতের নূর থাকে খারাপ জিনিস শুনবেন না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এ হচ্ছে মসজিদ যাওয়ার পথে দোয়া। নম্বর ৬, মসজিদে যাওয়ার পথে নামাজের আগে দুই হাতে আঙ্গুলগুলিকে মাঝে আঙ্গুলগুলির মাঝে খাঁজা খাঁজি করবেন না, এরকম এটা ভালো না, বুঝতে পাচ্ছেন? অনেকে দেখবেন মসজিদে বসে অনেকে মটমট মটমট করে শব্দ করে, এইভাবে খটাম করে শব্দ করে, এইভাবে কোথায়, মসজিদে, যেন ক্লাবে এসেছে ব্যায়াম করতে, মটমট মনমট করে অনেকে আবার দেখবেন ঘাটটাকে এরকম করে ঘুরে ফটকা শব্দ, হ্যাঁ দেখেছেন দেখেননি অনেক এইভাবে, এটি এটি ব্যায়াম করা জায়গা। তুমি মসজিদে এসেছো, এখানে তোমার এহতরাম থাকবে, তোমার শ্রদ্ধা থাকবে, তোমার ভয় থাকবে, তোমার ভক্তি থাকবে, তা না এসে তুমি গা মুখতে লাগলে এইভাবে, তো এইভাবে করা নিষেধ। এটাকে কি বলে? আঙ্গুল খাঁজাখাঁজি করা, আঙ্গুল খাঁজাখাঁজি করা নামাজে নিষেধ। কেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বলছেন কাব ইবনে উজরা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইজা তাওয়াদ্দা আহাদুকুম সুম্মা খারাজা আমিদান ইলা সালাহ। দেখেন যখন তোমাদেরকে উজু করবে, উজু করে মসজিদে যাবে, কোথায় উজু করা ভালো? বাড়িতে বাসায়। তারপরে ফালা ইশবাকান্না বাইনা তাহলে সে যেন আঙ্গুলগুলোর মাঝে খাঁজাখাঁজি না করে, কারণ সে নামাজের অবস্থায় থাকে। আর আগেও একবার শুনলেন যে নামাজে যখন নামাজের জন্য যখন পথ চলবেন তখন আপনার নামাজ শুরু হয়ে গেছে, তার মানে কি নামাজের অবস্থা শুরু হয়ে গেছে। এবং নামাজ পড়ার বসে থাকবেন, যখন নামাজ মনে করেন মাগরিবে নামাজ পড়লেন, বসে থাকলেন একবারে এসা নামাজ পড়ে যাব, তো মাগরিব থেকে এসা পর্যন্ত সব নামাজ আপনার, আপনি নামাজের সব পাবেন। তো যখন মসজিদে যাবেন তখন খবরদার আঙ্গুল খাঁজাখাঁজি করবেন না, কারণ সে যেন নামাজেই থাকে, তার মানে নামাজের ভেতরে তো চলবেই না। নামাজের বাইরেও মসজিদে বা পথে আঙ্গুল খাঁজাখাঁজি করা যাবে না। ইনি বলছেন দেখালা আলাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিল মসজিদ, আমি মসজিদে ছিলাম, রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মসজিদে প্রবেশ করলেন এবং আমি সেই অবস্থাতে আঙ্গুলগুলোর মাঝে খাঁজাখাঁজি করে রেখেছিলাম। ফাকার আলী ইয়া কাব, তিনি বললেন হে কাব, ইজা কুনতা ফিল মাসজিদি ফালা তাশবিকান্না বাইনা আসাবিক ফা আনতা ফি সালাতিন মান তাযারাতাস সালাহ। কাব মসজিদে যখন থাকবে তখন আঙ্গুলগুলোর মাঝে খাঁজাখাঁজি করো না, কারণ তুমি ততক্ষণ নামাজে থাকো যতক্ষণ নামাজের অপেক্ষা করো। বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে করা যাবে না, তবে প্রয়োজনে প্রয়োজনে কাউকে উদাহরণ দিয়ে দেখাতে হল, যেমন আমি এখন দেখাচ্ছি। এই দশটা যদি মসজিদে হতো, যাইছিল না যাইছিল এটা সমস্যা নেই, এটা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে শেখাচ্ছি। মসজিদে যদি দশটা হতো তাহলে আমার এই আঙ্গুলটার মাঝে খাঁজাখাঁজি করা যাইছিল না ছিল না? যাইছিল, সেটা আলাদা কথা। বেস, এবার চলুন সাত নম্বর আদব, মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে বাড়ান এবং নির্দিষ্ট দোয়া পড়ুন। দেখে এই দোয়াটা কে বলতে পারবে? হ্যাঁ, শেষকালে বলুন তো কি দোয়া পড়তে হয় মসজিদ ঢোকার সময়ে? হ্যাঁ মইনুল, মসজিদ ঢোকার সময় কি দোয়া পড়েন? স্মরণ নেই, ঢোকার সময় স্মরণ হবে নাকি পড়ে নেই না? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বুঝেন মসজিদে যাওয়ার পথে দোয়াটা না হয় বাংলায় পড়ে নেবেন বাদশার মতো, কিন্তু এটাও বাংলাতে পড়বেন। হ্যাঁ, কে বলবে? আরশাদ। হ্যাঁ সত্তর ভাই, কি দোয়া পড়তে হয়? আল্লাহু আকবার, এটাই আমি চাচ্ছিলাম। সুন্দর মেন জিনিসটা বিসমিল্লাহ, তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আপনি দোয়া পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আহা, কি চাইলেন আপনি? আল্লাহ আকবার, জানেন না আপনি কি চাইলেন? আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। রহমত চান না? রহমত ছাড়া বেঁচে আছেন আপনি? আপনি রহমত চান না? তাহলে কেন দোয়াগুলি, ছোট্ট ছোট দোয়াগুলো, বিসমিল্লাহ সবাই জানে, আসওয়া সালাতু ওয়াসালাম আলা রাসূলুল্লাহ সবাই জানে, আর শুধু একটা মুখস্থ আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, দুটো কথা, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক। বাসার মুখস্থ আছে না? বাংলাতে বলবেন। মুখস্থ আছে আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, মুখস্থ আছে? মুখস্থ না থাকলে সত্যি বড় দুর্ভাগ্যের ব্যাপার, এগুলো আমরা মুখস্থ, ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করতে পারি না, বড় লম্বা দোয়া না হয় পারলাম না মূর্খ মানুষ। কিন্তু এগুলো অনেক মসজিদে লেখা থাকে দরজার গেটের সামনে, অনেক মসজিদে গেটের সামনে লেখা থাকে আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, তাই না? কাগজে আছে, ওই সিমেন্টটাও লেখা থাকে, খোদাই করা থাকে, অনেকে অনেক জায়গাতে পাথর দিয়ে লেখা থাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো এইগুলো মুখস্থ করতে হয়, এইগুলো ছোটখাটো জিনিস, আর এগুলো মানে খুবই ফজিলতপূর্ণ। আপনি মসজিদে ঢোকার সময় মসজিদ প্রবেশ দরজা খুলছেন, আর সেই সময় বলছেন আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, এর থেকে আপনি ভালো জিনিস আর কি চান? কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা বললাম যে আমরা আমাদের নিজের জিনিস চেয়ে নিতে পারি না। নম্বর আট, মসজিদের ভিতরে প্রবেশ করে বসার পূর্বে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ুন, করাকাত চার রাকাত না ছরাকাত দুই রাকাত, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে বসবেন না। অবশ্য সময় না থাকলে কেবল সুনানে রাতে বা পড়ে বসা যায়, কারণ মসজিদে বসা নিষেধ নামাজ না পড়ে। আর যদি সুন্নাতে রাতে বা মুয়াক্কাদা যদি পড়ে নেন কিংবা ফরজ পড়ে নেন তাহলে আর পড়া লাগবে না, মানে একটা নামাজ পড়তে হবে মোট কথা, বুঝতে পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা তুসাল্লি রাকাতাইন আও ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুরাকাত নামাজ না পড়ে না বসে, তার মানে বসার আগে কি করে দুরাকাত নামাজ পড়ে না। আপনি গেলেন মসজিদে কোনো কাজে বসবেন না, পড়তে হবে না, পড়া যাবে না, তখন পড়ার দরকার নেই। মানে যখন আপনি বসবেন, বসার ইচ্ছা করলে পরে কি হবে আপনাকে দুরাকাত নামাজ পড়তে হবে, ঠিক আছে? বসার ইচ্ছা না থাকলে আপনি না পড়লে শুধু মসজিদের ভিতরে গিয়ে আপনি চলে আসবেন। এখন কথা হলো যদি খুতবা শুরু হয় হুজুর, খুতবা চলে তখন তখনও এই দুরাকাত নামাজ হালকা করে পড়ে নিতে হবে, সে কথা আমরা অন্যদিন আলোচনা করেছি। বেশ, নয় নম্বর আদব হল পারলে মসজিদে বসে জিকির ও তেলাওয়াত তেলাওয়াতের সাথে পরবর্তী নামাজের অপেক্ষা করুন, এর বড় ফজিলত রয়েছে। জিকির ও ইসলামের মজলিসে বা ইলমি মজলিসে বসে জান্নাতের ফল খান, মানে মসজিদে এমনি এমনি বসে থাকবেন না, মসজিদে বসে জান্নাতের ফল খেতে হবে। জান্নাতের ফল কি? জান্নাতের ফল তো আপনার আছে, জান্নাতের ফল দোয়া ও জিকির বলা হয়েছে, হাদিসটা সহি না, কিন্তু জান্নাতের ফল হচ্ছে এই যে, এই হচ্ছে জান্নাতের ফল খাচ্ছেন আপনারা মসজিদে হলে, মসজিদে কোন দর্স হলে সেখানে গিয়ে বসেন, দর্শে না বসে মসজিদের এক কোণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাভি ফায়দা, ফায়দা কিসে? ওই যে দর্শের মজলিসে গিয়ে বসেন, সেখানে আপনি জান্নাতের ফল খান। প্রকাশ থাকে যে মসজিদে তাসবিহ তাহলিল পড়ে জান্নাতের ফল খাওয়া, হাদিস বললাম জয়ীফ। নম্বর দশ, মসজিদে শয়ন করা বৈধ, অবশ্য শরমগাহ যাতে না খুলে যায় তার বিশেষ খেয়াল রাখতে হবে, শয়ন শোয়া জায়েজ। শয়নের সময় কেবলার দিকে পা করতে হলে গোনা হবে না, অনেকে জিজ্ঞেস করে না যে কেবলার দিকে পা করে গোনা নয়, তবে আদব করতে পারেন আপনি অন্যদিকে পা করে শোবেন। অবশ্য সামনেই কোরআন থাকলে সেদিকে পা করে বসা আরো বেয়াদবি, সামনাসামনি আপনার দিকে পা করলে আপনাকে খারাপ লাগবে না, তো আপনি আল্লাহ তাআলা ওমাই ইয়াযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর প্রতীকের আপনি সম্মান দেবেন, সেটা তো হেদায়ত কিসের, তাকওয়ার পরিচয়। আচ্ছা কোরআনের দিকে কিভাবে পা দেবেন আপনি? আল্লাহর কালামের সাথে আদব বজায় রেখে বসতে হবে। নম্বর ১১, মসজিদে ঘুমানো বৈধ, ঘুমানো যায়জ না যায়জ? মসজিদে ঘুমানো যায়জ, বহু সাহাবী মসজিদে ঘুমিয়েছেন। অনেকে প্রশ্ন করে মসজিদে ঘুমানো যায়জ না না যায়জ, কিন্তু মসজিদে ঘুমানো যায়জ, অনেক সাহাবী ঘুমিয়েছেন। আসহাবে সুফার নাম শুনেছেন? আসহাবে সুফা কাদেরকে বলা হয়? আপনারা মসজিদে নববীতে মদিনার মসজিদে সুফা দেখেছেন? সুফা দেখেননি কোনদিন? ওই যে আয়েশার ঘরের পিছনে, মানে যেখানে কবর আছে সেই ঘরের পিছনে একটা উঁচু মতো জায়গা দেখেননি? ওইটা হচ্ছে সুফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ওখানে তাদের ওই আসহাবে সুফা মানে গরিব মানুষ, গরিব সাহাবিরা ওখানেই থাকতেন, ওই আল্লাহ রাসূলের কাছে যা আসত মসজিদে তাই খেতেন, খেয়ে না খেয়ে ওইখানেই পড়ে থাকতেন দিনরাত। তার মধ্যে একজন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আহা, আবু হুরায়রা দেখেছেন, আবু হুরায়রা দেখেছেন সেখানে লোক না খেয়ে কিভাবে পড়ে আছে, আর তাদের দেহে কাপড়ও থাকতো না ঠিক মতো, তো মসজিদে তারা ঘুমাতেন। বোঝা গেল কি মসজিদে ঘুমানো যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ঘুমিয়েছেন। তারপরে নাফে বলছেন আখবারানি আব্দুল্লাহ, আমাকে আব্দুল্লাহ বলেছেন আন্নাহু কানা ইয়ানাম ওয়া হুয়া শাব, তিনি যুবক অবস্থায় মসজিদে ঘুমিয়েছে। অনেক বলছে কি বুড়ো হলে ঘুমানো যাবে, যুবক অবস্থায় ঘুমানো যাবে না কারণ নাইট ফলস হতে পারে, না যুবক অবস্থাতেও ঘুমানো যাবে। আর তিনি অবিবাহিত ছিলেন, অবিবাহিত অবস্থায় মসজিদে তিনি ঘুমিয়েছেন। আচ্ছা নাফে বলছেন ইবনে ওমর থেকে বর্ণনা করছেন, কুন্না নানা মুফিল মসজিদ, আমরা মসজিদে ঘুমাতাম, আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে আমরা মসজিদে ঘুমাতাম। তাহলে বোঝা গেল কি মসজিদে ঘুমানো জায়েজ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের বেটির বাড়ি গেলেন, বেটি জামাইয়ের বাড়ি গেলেন, কে বেটি জামাই? ফাতেমা এবং আলী। গিয়ে দেখলেন আলী নেই, কি হল? তো বেটিকে জিজ্ঞেস করে বুঝতে পারলেন যে কোন কথা কাটাকাটি হয়েছে। স্বামী স্ত্রী কথা কাটাকাটি হতেই পারে, তাই না? অনেক সময় হয়। তো দেখলেন এক জায়গায় থাকলে তো কথা বেড়ে যাবে। তো তিনি বাড়ি ছেড়ে কোথায় চলে গেছেন, বেটিকে জিজ্ঞেস করলেন, বললেন তাহলে মসজিদে গেছে। গিয়ে দেখছেন আলী শুয়ে আছেন মসজিদে আর তার দেহে মাটি লেগে আছে। তখন তিনি তার কাছে গেলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটি মুছে মুছে বলতে লাগলেন, কুম ইয়া আবা তোরাব, কুম আবা তোরাব, আবু তোরাব তুমি ওঠো। আবু তোরাব কেন? যেহেতু গায়ে মাটি তোরাব লেগে আছে, তোরা মানে মাটি জানেন তো আপনারা, তো ওঠো আবু তোরাব, ওঠো। দেখছেন যে তুমি রাগ করে শুয়ে আছো, ওঠো। তারপর বোঝা গেল কি মসজিদে শোয়া যায়। অবশ্য স্বপ্নদোষ হয়ে গেলে কি করবেন? এখন আপনি যুবক মানুষ, আপনি বললেন শোয়া যায়, হুজুর নাইট ফলস হলে কি করবো, মসজিদ তো নাপাক হয়ে যাবে। মসজিদে যদি সরাসরি লেগেই যায় তো মসজিদ ধুয়ে দেবেন, তারপরে বীর্য পাক না না পাক সে আলাদা কথা, কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ধুয়ে দেবেন। আর সঙ্গে সঙ্গে উঠে আপনাকে গোসল করতে হবে, নয় যে নাইট ফলস হয়ে গেল আপনি শুয়েই থাকবেন, বুঝতে পারছেন? উঠে চলে যেতে হবে। পক্ষান্তরে ঘরে জায়গা থাকতে মসজিদকে অভ্যাসগতভাবে শয়নাগার ও বিশ্রামাগার বানানো উচিত না, যেমন রমজান মাসে মসজিদগুলোতে হয়। বাড়িতে লাইন নেই, কারেন্ট নেই, মসজিদে ফ্যান আছে, মসজিদে ফ্যানে আরামসে ঘুমাতে লাগলো। কোন কোন জায়গায় এসি নেই তো মসজিদে এসি আছে, মসজিদে এসি চালিয়ে ঘুমাতে লাগলো, এগুলো জায়েজ না, এগুলো ঠিক না। মসজিদকে বিশ্রামাগার বানানো উচিত না, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইত্তাখিযুহু মাবিতান ওয়ালা মাকিলা, কেউ যেন মসজিদকে রাতে ঘুমানোর জায়গা এবং দুপুরে ঘুমানোর জায়গা বানিয়ে না নেয়, বুঝতে পারছেন? এই হলো মোটামুটি আজকের দাস। ইনশাল্লাহ বাকি দাস পরে আমরা বলবো, আরো কিছু আদব আছে আগামীতে বলবো। ঘুম পর্যন্তই থাক, তারপরে অন্য কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, যা শুনলাম তা আমল করার, বিশেষ করে দোয়াগুলো মুখস্থ করার, কারণ এগুলো খুবই জরুরি জরুরি দোয়া। অথচ আমরা গাফেল, আমরা উদাসীন, আমরা মনে করি কি এগুলো মাফি মুশকিল, আল্লাহ কারিম, না হলে চলবে, এভাবে তো অনেক চালিয়ে নিচ্ছি, তাই না? কার কটা সুরা মুখস্থ আছে বলেন, ওই চালিয়ে নিচ্ছি, আল্লাহ কারিম, দুটো সুরা মুখস্থ আছে, খোলা যাবে ফালাকা, খোলা যাবে না, পরজ কুল আল্লাহ ওয়াহাদ আছে, ওই নিয়েই ফরজ নফল সুন্নত সবই পড়ছি, তাই না? এরকম বহু মানুষ আছে, ভাবছে কি যে চলবে, বলে কি বলে বাবা গোপাল এইভাবে কতদিন খাবে, বাবা গোপাল বলে গোলেমালে যাই যদ্দিন, এইভাবে খাবে কতদিন, বলে গোলেমালে যাই যদ্দিন, তো এই গোলেমালে চালাচ্ছে আর কি, গোঁজা মিল দিয়ে চলছে। এরকম মন না রেখে মন কাটটু শক্ত করুন এবং মানে সবল করুন, যাতে করে এগুলো মুখস্থ করুন, মুখস্থ করুন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, ইনশাআল্লাহ। কাগজে লিখে যদি পকেটে রাখেন তাতেও মুখস্থ হবে। শুনে শুনে যদি আপনি লেখাপড়া না জানেন তো সে ক্যাসেটের মাধ্যমে শুনে শুনেও আপনি মুখস্থ করতে পারেন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।